ছেলে লা লা লা লা একটা মেয়ে আর কেউ নেই সিনে একটা ছেলে লা লা লা লা একটা মেয়ে আর কেউ নেই সিনে সারা শহর ঘরবন্দি হে বৃষ্টি দিনে সারা শহর ঘরবন্দি হে বৃষ্টি দিনে একটা ছেলে একটা মেয়ে আর কেউ নেই সিনে একটা ছেলে একটা মেয়ে আর কেউ নেই সিনে বন্ধ হোক চোখ তোকে আমাকে দেখতে গিয়ে বৃষ্টি দেখুক লোক বৃষ্টি পড়ুক চোখের ওপর বন্ধ হোক চোখ তোকে আমাকে দেখতে গিয়ে বৃষ্টি দেখুক লোক উঁচু উঁচু বাড়িগুলোর ভিজে আসুক জ্বর বৃষ্টি তুই আরো জোরে পড় উঁচু উঁচু বাড়িগুলোর ভিজে আসুক জ্বর বৃষ্টি তুই আরো জোরে পড় বসিয়ে রেখে আজও আসেনি বৃষ্টি কথা রাখেনি মেঘেদের বসিয়ে রেখে আজও আসেনি একটা ছেলে একটা মেয়ে রাস্তায় ভিড় সেজে আছে দাঁড়িয়ে একটা ছেলে একটা মেয়ে চৌরাস্তায় ভিড় সেজে আছে দাঁড়িয়ে উঁচু উঁচু বাড়িগুলোর ভিজে আসুক জ্বর বৃষ্টি তুই আরো জোরে পড় উঁচু উঁচু বাড়িগুলোর ভিজে আসুক জ্বর বৃষ্টি তুই আরো জোরে পড়